بسم الله الرحمن الرحيم دايماي بارم دايلو اللار نامي إذا زلزلت الأرض زلزالها পৃথিবী যখন আপন কম্পনে প্রবল ভাবে প্রকম্পিত হইবে এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে এবং মানুষ বলিবে ইহার কি হইল সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে যাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখানো যায় فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ কেহ অনুপরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ এবং কেহ অনুপরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে